رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين نتن كورس توحيد الدرس وسيلة وسيلة توسل তার মানে কাউকে মাধ্যম মনে করা বা ওসিলা ধরা। তাওয়াসসুল শব্দটি ওসিলা শব্দ থেকে গৃহীত হয়েছে। আর ওসিলা শব্দ বাংলায় ব্যবহার হয়, আমরা কি বলি ওসিলা, ওসিলা বা ওসিলা বলি। যে বলে এই ওসিলায় আমার হলো, অমুকের ওসিলায় আমার এটা হয়ে গেল, চাকরিটা হয়ে গেল অমুকের ওসিলা, তার মানে মাধ্যম। কাছাকাছি অর্থে ব্যবহার হয় তাওয়াসসুল আর তাওয়াসসুল, ওয়াসালা আর ওয়াসালা, পৌঁছে দেওয়া কাউকে কোন কিছুর মাঝে পৌঁছে দেওয়া। সবের অর্থ একটির স্থানে অন্যটি একই অর্থে ব্যবহার হয়ে থাকে, ওসিলা এবং ওসেইলা দুটো আর কি। এ কারণে কোরআন মাজিদেও এই আয়াতটি দুইভাবেই পাঠ করা হয়ে থাকে, যেমন ইহদিনা সিরাত আল মুস্তাকিম, সিরাত আর সিরাত, সোয়াদটাকে কখনো কখনো সিন পড়া হয়, সিরাতও বলা হয় সিরাতও বলা হয়, মানে একই। তেমনি ওসিলা অথবা ওসিলা, সিন দিয়ে অথবা সোয়াদ দিয়ে দুটোর মানে কিন্তু একই। ওসিলা পারিভাষিক অর্থ কি? ওসিলা হলো এমন এক সূত্র বা উপায় যা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। আপনি যে মাধ্যম ধরবেন সেই মাধ্যম আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে, ওসিলা। আপনি বাড়ি থেকে হাসপাতাল যান, ওসিলা কি? গাড়ি। আপনি আপনার দেশের বাড়ি থেকে ঢাকায় যান, ওসিলা কি? ট্রেন বা প্লেনও হতে পারে। এই ওসিলা বা মাধ্যমকে আমরা সাধারণত বাংলাতে ওসিলাই বলে থাকি। এই ওসিলার বিভিন্ন প্রকারভেদ আছে, কিছু আছে জায়েজ আর কিছু আছে না জায়েজ। ইসলামের শরীয়তে জায়েজ না জায়েজের যে ওসিলা তা আমরা জানি। প্রথমত আমরা দেখব বৈধ ওসিলা বা জায়েজ ওসিলা কি। প্রথমত প্রত্যেক ইবাদত আমাদের ওসিলা, তার মানে যে কোনো ইবাদতের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়। অনেক মানুষ মনে করে যে আমরা ছোটখাটো বান্দা, আমাদের আহ্বান আল্লাহ তাআলা শুনবেন না, ডাইরেক্ট শুনবেন না, এই জন্য মাধ্যম ধরতে হয়, উপরে উঠতে হলে সিঁড়ি ধরতে হয়। সিঁড়ি চাই, ওসিলা চাই, মাধ্যম চাই। আল্লাহ সরাসরি আমাদের ডাক শুনবেন না, কিন্তু আল্লাহ কি কোরআনে এই কথা বলেছেন যে বান্দারা তোমরা মাধ্যম করে রাখো না? বরং আল্লাহ কি বলেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব উজিবু দাওয়াতাদ দাই ইযা দান। বান্দা যখন আমার অবস্থান সম্পর্কে, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন কি বলে দাও? আমি করিব, আমি নিকটে আছি। যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। এখানে ওসিলার কথা বলা হয়। ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, সরাসরি সাহায্য চাই। এখানে তো ওসিলার কথা বলা হয়নি। ইবনে আব্বাসের হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা সালতা ফাসালিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইলে কার কাছে চাও? আর সাহায্য চাইলেও সরাসরি আল্লাহর কাছে চাও, কোনো মাধ্যমের কথা নেই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সৌদি আরব থেকে যে তফসির ছেপেছে মারিফুল কোরআন, ইয়াকা নাস্তাইনের ওয়া ইয়াকা নাস্তাইনের ব্যাখ্যাতে মুফতি সাহেব লিখেছেন যে পীর আউলিয়ার ওসিলা দিয়ে দোয়া করা এই মর্মের, এই আয়াতের মর্ম বিরোধী নয়। বুঝতে পেরেছেন? আর তার দলিল স্বরূপ ওই যে হাদিস পেশ করেন, অবশ্য পরে আসবে, তবু আগে ভূমিকাতে এই কথাটাই না যায় ওসিলা বলাই দরকার ছিল। এ দলিল কি ওনাদের? যে হাদিস তবলিগী হিসাবে এসেছে এবং তবলিগীরা সেই হাদিস পড়িয়ে, আজকে নেটে দেখছিলাম আর একটা হাদিস, ওইরকমই তবলিগীর হাদিস, যে বান্দা যখন কালেমা পড়ে, বান্দা যখন কালেমা পড়ে তখন আল্লাহর নূরের খুঁটি হিলতে লাগে, আল্লাহ বলে খুঁটি কেন আল্লাহ আরশের নূরের খুঁটি হিলতে পারে, তুমি হিলছো কেন? তখন খুঁটি বলে আল্লাহ তোমার অমুক বান্দা কালেমা পড়ছে, যতক্ষণ না থেমেছে আমি থামব না। একটা হাদিস আছে জাল হাদিস। এই রকমই তাবলিগিন হিসাবে আর একটা হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করার কথা বলা হয়েছে। কি? আদম যখন পাপ করলেন বা ভুল করলেন, ভুল করে নিষিদ্ধ গাছ খেয়ে ফেললেন, আল্লাহ তাকে দুনিয়াতে তার স্ত্রী সহ নামিয়ে দিলেন, ক্ষমা চাওয়ার জন্য আদম আলাইহিসসালাম দোয়া করলেন, ইয়া আল্লাহ তুমি আমাকে মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আদম তুমি মুহাম্মদ কে চিনলে কি করে? মুহাম্মদ তোমার সন্তান তাই না? তুমি মুহাম্মদ কে কি করে চিনলে? দেখেন এখান থেকে যদি হাদিসটা সত্য হতো, ওরাই বলে যে নূরের তৈরি মুহাম্মদ না, সব সবের আগে সৃষ্টি কে? আগে আদম আলাইহিসসালাম। তো ওরা বলে যে মুহাম্মদ হচ্ছে আগের সৃষ্টি, তাই না? কিন্তু আদম চিনতেন না, আদম চিনতেন না, মুহাম্মদ কে চিনতেন না। কিন্তু কিভাবে চিনলেন? যে আপনি যখন আমাকে সৃষ্টি করলেন এবং আমার মাঝে রূহ ফুঁকলেন, তখন আমি আরশের দিকে তাকিয়ে দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দেখলাম যে আপনার নামের পাশে তার নাম, ভাবলাম এত এই যে ব্যক্তি যার আপনার পাশে তার নাম আছে সে নিশ্চয়ই যেসে ব্যক্তিত্ব নয়, তাই আমি তার ওসিলা দিয়ে চাইলাম। আল্লাহ বললেন, ঠিক ধরেছ তুমি, সঠিক ওসিলা ধরেছ, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই শ্রেণীর একটা হাদিস বর্ণনা করা হয় এবং তবলিগিন হিসাবেও আছে। এইটা হচ্ছে ওদের দলিল যে নবী ওলির ওসিলা দিয়ে বরাত দিয়ে দোয়া করা যায়, ইয়া আল্লাহ তুমি আমাকে নবীর ওসিলায় ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ তুমি আমাকে মা ফাতেমার ওসিলায় আমাকে এই জিনিস দাও, ইয়া আল্লাহ আলীর ওসিলায় আমার ছেলেকে ভালো করে দাও, ইত্যাদি ইত্যাদি বলে ওরা দোয়া করে থাকে। অনেকে দরুদ পড়ে তো আব্দুল কাদের জিলানির ওসিলা দিয়ে দরুদ পড়ে দোয়া করে। এটা ওদের কাছে বলছে যে এই আয়াতের মর্ম বিরোধী নয়, অথচ প্রত্যেকটা আয়াত এবং হাদিস সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে বলছে এবং মাধ্যম ধরার কোন কথা সেখানে বলা হয়নি। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই শ্রেণীর ওসিলা জায়েজ নয়। জায়েজ কোন শ্রেণীর ওসিলা সেই কথাই আপনাদেরকে বলব। প্রথম প্রকার ওসিলা, তার মধ্যে কিছু কিছু আছে যে আল্লাহর ইবাদতে ওসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া, তার মধ্যে দোয়াও একটা ইবাদত তাই না? আল্লাহ তাআলার কাছে তার নাম সমূহের মাধ্যমে ওসিলা চাওয়া, আল্লাহ তাআলার কাছে যেমন আমরা সরাসরি চাই, তেমনি আল্লাহ তাআলা তার নাম এবং তার গুণাবলী ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। তাহলে প্রথম প্রকার ওসিলা কি? আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী। বুঝতে পারবেন উদাহরণ দিলে, যেমন اللهم إني عبدك وابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك اللهم أسألك بكل اسم هو لك এই আমাদের এখানে হচ্ছে কি, আল্লাহ আমি তোমারই বান্দা, আমি তোমারই এক বান্দার ছেলে আর তোমারই এক বান্দির ছেলে, বান্দা বান্দি সবাই ছেলে, আমরা সবাই বান্দা, আমার ভাগ্য তোমার হাতে, আমার প্রতি তোমার নির্দেশ কার্যকর, আমার প্রতি তোমার ফয়সালা ইনসাফের উপর প্রতিষ্ঠিত, আমি সেই সমস্ত তোমার নামের প্রত্যেক নামের ওসিলাতে দেখেন চাচ্ছি, যে নাম তুমি নিজে নিয়েছ সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবে, কিংবা তোমার কিতাবে সেই নাম নাজিল করেছো, আও আল্লামতাহু আহাদাম মিন খালকি, অথবা তুমি তোমার কোন সৃষ্টিকে তা শিখিয়ে দিয়েছ, কিতাবে নেই কাকে শিখিয়েছ, তোমার তোমার কোন সৃষ্টিকে, কাকে সৃষ্টি করতে না, নবী ছাড়া বা কাকে শেখাবে, নবীকে শিখিয়েছ। অতএব নবী মানে হাদিসে যে সমস্ত নাম আছে সেগুলো আমাদেরকে মানতে হবে। আবিস্তাসারতা বিহি ফিল ইলমিল গায়বি ইনদা, অথবা তুমি তোমার গায়বি খবরে নিজের ভান্ডারে সংরক্ষণ করে রেখেছ, কাউকে জানাওনি, বুঝতে পারলেন? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার নাম কতগুলো নাম আছে জানো ভাই? আল্লাহ তাআলা নাম আছে মুখস্থ করবে এবং সেই অনুযায়ী আমল করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। 99টা নামের কথা যে উল্লেখ আছে কিন্তু হাদিসের উদ্দেশ্য এই নয় যে আল্লাহর নাম কেবল 99টা। আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলার এমন 99টা নাম আছে যে নামগুলো কেউ মুখস্থ করলে আমল করলে সে বেহেশতে যাবে। এর মানে এই নয় যে আল্লাহ তাআলার কেবল 99টা নাম আছে। তার দলিল হচ্ছে এইটা নেইটা কি এমন নাম যে নাম তুমি নিয়েছো অথবা তোমার কিতাবে অবতীর্ণ করেছো অথবা তোমার কোন সৃষ্টিকে শিখিয়েছো অথবা তুমি তোমার ইলমে গায়েবে সংরক্ষিত রেখেছো। তার মানে সে নাম এখনো কেউ জানে না, তার মানে এটা গুনতির বাইরে, কারণ আমরা জানি তাই না? কিন্তু এমনও নাম আছে যে নাম এখনো কোন সৃষ্টি জানেই না। আল্লাহ তাআলা 99 অধিক নাম আছে যে নাম আমরা কোরআন থেকে, তবে হ্যাঁ সহি হাদিস থেকে, কোরআন তো বটি সহি হাদিস থেকে নেব, কোন জয়ীফ হাদিস থেকে আমরা নাম নেব না, ঠিক আছে? সে নামের অন্য বিধান আছে। এখানে আমার উদ্দেশ্য হলো যে আল্লাহর নামের ওসিলা দিয়ে দোয়া করা যায়, ঠিক আছে? তেমনি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম আছে, সুন্দর নাম আছে, সেই নাম দিয়ে তোমরা তাকে আহ্বান করো, ডাকো। তার মানে আল্লাহর নাম আছে, আল্লাহর নাম দিয়ে ডাকো, আর আল্লাহ যে নাম আল্লাহর নয় সেই নাম দিয়ে ডেকো না। এই জন্য আমরা বলি ইয়া আল্লাহ বলে ডাকি, তাই না? ইয়া জব্বার, ইয়া কাহার, ইয়া গাফফার, ইয়া আজিজ, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া রহমান বলি না, ইয়া খোদা বলা যাবে, কেননা এটা আল্লাহর নাম নয়। খোদা মানে যা হবে হোক, কিন্তু খোদা আল্লাহর নাম নয়। ও মাই গড, গড, গড যদি তারা আল্লাহকে বোঝায়, কিন্তু গড আল্লাহর নাম নয়। তারপর ধরুন ভগবান, ঈশ্বর, হে জগদীশ্বর ইত্যাদি ইত্যাদি বলে যে অনেক মানুষ আল্লাহকে আহ্বান করে থাকে, তা এই কোরআনের আয়াতে মর্ম বিরোধী, যেটাতে বলা হচ্ছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার নে ভালো ভালো নে সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম দিয়ে আল্লাহকে ডাকো। তারপরে অন্য হাদিসে আছে যে আপনি আল্লাহর নাম নিয়ে সরাসরি ডাকবেন, আল্লাহকে আল্লাহকে ডাকবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আসমাইকাল হুসনা, এই বলে আপনি দোয়া করবেন যে আল্লাহ আমি তোমার সমস্ত নেক নামের ওসিলায় এই চাচ্ছি। হ্যাঁ, আল্লাহ নির্দিষ্ট কোন নাম মাধ্যমে ওসিলা, উদাহরণ আপনি বলতে পারেন যে ইয়া গাফুর ইগফিরলি, ইয়া রহিম ইরহামনি, ইয়া রাজ্জাক ইরজুকনি, এই হচ্ছে নামের ওসিলা দিয়ে দোয়া। মানে এখানে স্পষ্ট করে বলা হচ্ছে না যে আমি তোমার এই নামের ওসিলায় চাচ্ছি, বরং নামটা উল্লেখ করে আর সেই নামে যে অর্থ পাওয়া যায় সেই অর্থ অনুযায়ী দোয়া করছেন। ইয়া রাজ্জাক, রাজ্জাক মানে কি? রিজিক দাতা, তুমি আমাকে রুজি দাও। ইয়া গাফফার মানে কি? এ মহা ক্ষমাশীল, তুমি আমাকে এর ফেরলি ক্ষমা করো। হ্যাঁ, যে আছে না কি বলে ফাগফিরলি মাগফিরাতা মিন ইন্নাকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, ফাগফিরলি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, তুমি ক্ষমা করো কেননা তুমি মহা ক্ষমাশীল। তো আল্লাহর নাম উল্লেখ করলেই তার নামের ওসিলা ধরে আমার প্রার্থনা করা হচ্ছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল কি যে আল্লাহ তাআলা নাম ধরে আল্লাহর কাছে দোয়া করা যায়, আর এটা হচ্ছে কোন সমস্যাই নেই। দু নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কোন গুণ ধরে, কোন গুণ উল্লেখ করে দোয়া করা, যেমন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আসমাইকাল হুসনা ওয়া সিফাতিকাল উলিয়া, আল্লাহ আমি তোমার নাম, সুন্দর সুন্দর নাম কিংবা সুউচ্চ গুণাবলী ওসিলা দিয়ে আমি তোমার কাছে চাচ্ছি। আর নির্দিষ্ট গুণ উল্লেখ করে দোয়া করার কথা হাদিসে এসেছে, যেমন যদি কেউ কোন জায়গাতে ব্যথা অনুভব করে দেহে, নিজের দেহের মধ্যে কোন জায়গায় ব্যথা, ইজ্জত এবং কুদরত, ইজ্জত কাকে বলে? ইজ্জত মানে হচ্ছে সম্মান, মর্যাদা, লোকটার ইজ্জত আছে বলে না। আর কুদরত মানে হচ্ছে শক্তি, কুদরত হলো শক্তি। তো আল্লাহর সম্মান এবং শক্তির ওসিলা দিয়ে আপনি চাচ্ছেন যেন আপনার এই ব্যথাটা ভালো হয়ে যায়। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহর গুণ উল্লেখ করে আপনি দোয়া করতে পারেন। তারপর আল্লাহর ক্রিয়াবাচক গুণের মাধ্যমে ওসিলার আরেকটি উদাহরণ দেখুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে দরুদ পড়ার সময়ে আমরা কি বলি, যে তুমি হে আল্লাহ, তুমি আর আল্লাহর নবীর প্রতি বা মুহাম্মদের প্রতি কি করো, রহম করো এবং বরকত দান করো, যেমন কার প্রতি করেছিলে, ইব্রাহিম। তার মানে তোমার গুণই হল রহমত বরকত বর্ষণ করা, সুতরাং নবীর প্রতিও এইভাবে আমাদের নবীর প্রতিও বর্ষণ করো। আর এইভাবে নবীর প্রতি দরুদকে দোয়া কবুল হওয়ার জন্য ওসিলা হিসেবে গ্রহণ করা জায়েজ। অবশ্য আমলের ওসিলার কথা এখানে পরে বলা হবে, যে আমলের ওসিলা আমি আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করি, অতএব তুমি সেই দরুদের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও, এরকম দোয়া করা যাবে। তৃতীয় প্রকার ওসিলা হল আল্লাহর প্রতি ইমান আনাকে ওসিলা হিসেবে গ্রহণ করা, অর্থাৎ মানুষ আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমান আনাকে দোয়া কবুল হওয়ার জন্য ওসিলা হিসেবে গ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমলের ওসিলা, যেমন আল্লাহুম্মা বি ইমানি বি কবি রাসূলি আসালুকা কাজা ওয়া কাজা, আল্লাহ আমি তোমার প্রতি ইমান এনেছি, তোমার রাসূলের প্রতি ইমান এনেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এই দাও। কোরআনের উদাহরণ আছে, রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়া ইমাদি লিল ইমান আন আমিনু বি রাব্বিকুম ফা আমান্না রব্বানা ফাগফির লানা, আমরা ইমান এনেছি সুতরাং তুমি আমাদেরকে, তার মানে ইমানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা কোরআনে আছে। তাহলে বোঝা গেল কি, যে নিজের আমলের ওসিলা দিয়ে, এবং সেটা কি, যে নেক আমল মানুষ করে তার ওসিলা দিয়ে, ইমান হচ্ছে একটা আমল, সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। তেমনি মানুষ যখন বিপদে পড়ে, তখন সেই বিপদের অবস্থাকে তুলে ধরে তার সেই কঠিন বিপদপূর্ণ অবস্থাকে ওসিলা হিসাবে ব্যবহার করতে পারে, মানে সরাসরি না চেয়ে আল্লাহকে নিজের অবস্থা বলা, আর তাতে কি হয়, চাওয়া। সাইফুল ভাই বাড়িতে অভাব চলছে বুঝলেন, এমন অবস্থা যে চুলো জ্বালাবার মতো কিছু নেই, বাড়িতে পানি ছাড়া কিচ্ছু নেই। তখন সাইফুল আমাকে দশটা টাকা বের করে দিচ্ছেন। আমি কি চাইলাম সাইফুলের কাছে? কি বললাম? দুঃখ যেটা প্রকাশ করলাম তাতেই সাইফুল বুঝে গেল যে হুজুরের সত্যি অভাব চলছে, একে দেওয়া উচিত। তেমনি আল্লাহ তাআলার কাছে এইভাবে আপনি নিজের কোন অসুবিধার কথা উল্লেখ সরাসরি উল্লেখ করে না চেয়ে শুধু নিজের বিপদপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করে ওসিলা হিসেবে গ্রহণ করা যাবে। এবারে বলা হবে, হে আল্লাহ আমি তোমার কাছে এক ফকির, আমি মিসকিন। হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার সামনে একজন বন্দী। এভাবে ওসিলা চাওয়া যায় যাচ্ছে। যেমন মুসা আলাইহিস সালাম বলেছিলেন প্রতিপালক তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে আমি তার ফকির ও কাঙ্গাল। তার মানে তোমার অনুগ্রহের আমি কাঙ্গাল। সরাসরি বলছেন যে তুমি আমাকে অনুগ্রহ করো, কি বলছেন? তোমার অনুগ্রহের আমি কাঙ্গাল, তার মানে তুমি আমাকে অনুগ্রহ করো। এটা একসঙ্গে অসুবিধা আর কি। এই দোয়ায় নির্দিষ্ট কোন অসুবিধার নাম উল্লেখ না করে শুধু নিজের অবস্থাকে উল্লেখ করেছেন, নিজের দুরবস্থাকে উল্লেখ করেছেন। উল্লেখিত আয়াত থেকে প্রমাণ হয় যে দোয়াকারী তার দোয়া করার সময় নিজের দুরবস্থাকে দোয়া কবুলের জন্য অসিলা হিসাবে গ্রহণ করতে পারবে। কারণ মানুষ যখন অন্যের সামনে নিজের অসহায় অবস্থার কথা উল্লেখ করে তখন এর মাধ্যমে অন্যের নিকট থেকে অনুগ্রহ সহানুভূতি পেয়ে থাকে। এটাই স্বাভাবিক। মানুষ যখন মহামান্বিত পরম করুণাময়ের সামনে নিজের অসহায় অবস্থাকে ওসিলা হিসেবে গ্রহণ করবে তখন তার কাছ থেকে অবশ্যই রহমত, অনুগ্রহ ও সহানুভূতি পাবে। পঞ্চম প্রকার ওসিলা, যে ব্যক্তি দোয়া কবুল হওয়ার আশা করা যায় তার দোয়াকে ওসিলা হিসেবে গ্রহণ করা। এই প্রকার ওসিলার প্রমাণ সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার খুতবা দিচ্ছিলেন, এমত অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল। লোকটি আল্লাহ রসুলের দিকে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির অভাবে ধন সম্পদ নষ্ট হয়ে গেল, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দেন। এরকম বহু লোক আল্লাহ রসুলের কাছে এসে দোয়া চেয়েছেন, তাই না? কারণ তারা জানতেন যে আল্লাহ রসুলের দোয়া কবুল হবে। ওই যে বুড়ি এলো দোয়া করতে বললো, আরো অনেকেই দোয়া করতে বলেছিলেন। তো মোট কথা, যার দোয়া কবুল হবে বলে মনে করেন, ভালো লোক বলে মনে করেন, তার কাছে দোয়া চাওয়া বা তার দোয়ার ওসিলায় আপনি দোয়া করতে পারেন বা চাইতে পারেন। কিভাবে? হুজুর আমাদের আমরা বলি না, বলি না, এটা কি নিষেধ? না। তার মানে আমি যদি দোয়া করি কিন্তু আপনিও দোয়া করুন, হয়তো আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, এতে কোনো সমস্যা নেই। তবে শর্ত হল যে কোন মানুষের কাছে দোয়া চাইবেন, কোন মানুষের কাছে, ওই তিনটে শর্ত মনে রাখবেন। কি কি? কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে? জীবিত, উপস্থিত এবং সমর্থ। সামর্থ্য যার আছে সেই ব্যক্তির কাছে দোয়া চাইতে হবে যে জীবিত আছে, এবং শুধু জীবিত থাকলেই হবে না, বাংলাদেশে থাকলে হবে না, সামনে থাকতে হবে। মোবাইলে বললে হবে, যেমন ফারহানা আপু আমার আমেরিকায় বসে আছেন, আমি যদি আপুকে বলি আপু আমার বড় কষ্ট হচ্ছে আজকে, খুব সর্দিতে আমার মানে সাংঘাতিক অবস্থা জ্বরে, তা আপনি আমাদের একটা দোয়া করুন, বলা হবে না? হবে না। ওদের আমেরিকাতে কোথায় এখন বোধ হয় দিন দুপুর সেখানে বসে আছেন, টেলিফোনে হবে না কেন? এটা তো সামনে, এটাও এক প্রকার সামনে সরাসরি শোনানো হচ্ছে। কিন্তু উপস্থিত মানে কি? যে মানে মৃত জীবিত কিন্তু তার সঙ্গে আপনার কোন সংযোগ নেই, আপনি ভাবছেন তাকে গাইবি মালুম আছে অথবা তার হৃদয়ের টেলিভিশন বসানো আছে। যদি এইরকম মনে করেন তাহলে হচ্ছে মুশকিল, তাহলে মুশকিল। সুতরাং আপনি জীবিত, উপস্থিত এবং সমর্থ, যার কাছে আপনি দোয়া চাইবেন হ্যাঁ তার কবুল হবে এরকম আশা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, দোয়া করার মতো সমর্থ নিশ্চয়ই আছে, আল্লাহ দোয়া চাইবেন। তো যেমন এক অন্ধ ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলি আল্লাহ আমার জন্য দোয়া করলে আমার অন্ধ তো দূর হয়, তখন ঠিক আছে উজু করে উজুকে এসে দুজনেই দোয়া করলেন এবং আল্লাহ রাসূল বলি ইয়া আল্লাহ আমি তোমার নবীকে ওসিলা রূপে ব্যবহার করছি, তুমি তার সুপারিশ আমার ব্যাপারে কবুল করো, তাই না? এরকম দোয়া করে কোনো সমস্যা নেই। কিন্তু কোন মৃত ব্যক্তির কাছে গিয়ে বলা যাবে না বাবা, যেমন অনেকে বলে আমরা মাজারে, আমরা তো মাজারে মানে মৃত ব্যক্তির কাছে চাই না, আমরা আল্লাহর কাছে চাই, আমরা ওসিলা ধরে চাই। তো মৃত ব্যক্তির ওসিলা ধরা যাবে না, তার দলিল কি? জীবিত থাকতে হবে। তার দলিল কি? যেহেতু আমাদের চেয়ে বেশি জানতেন সাহাবারা, হযরত তোমার দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু বৃষ্টির দরকার হলে চাচা আব্বাসকে নিয়ে দোয়া করতে বলতেন, দোয়া করতেন চাচা আব্বাসের ওসিলায় দোয়া করতেন। আর আপনি বলুন, আপনারা এখানে সামনে সবাই আছেন, এখানে মধ্যে মান্য গণ্য ছোট বড় অনেক রকমের লোক আছে, এখন আমি আপনাদের ওস্তাদ। এখন বাইরে থেকে কোন লোক এসে যদি কেউ বলে ইমদাদ ভাই আপনি আমাদের জন্য দোয়া করুন, এটা কি ঠিক হবে? কাকে বলতে হবে? যে সবারই ওস্তাদ তাকে বলতে হবে, তাই না? যার সম্মান বেশি, যার দোয়া কবুল হওয়ার বেশি আশা আছে তাকে বলতে হবে। হযরত তোমার কি জানতেন না যে চাচা আব্বাসের তুলনায় আল্লাহ রসুলের সম্মানটা বেশি? অবশ্যই জানতেন না, অবশ্যই আল্লাহ রসুল বেশি দূরেও নেই, কাছেই আছে। আবার ওরা বলে কি, ওরা আবার জীবিত আছে, বলে পর্দা নিয়ে আছে, কেবল পর্দাটা সরালেই পর্দার আড়াল থেকে সবই শুনতে পারে, এরকম মনে করে ওরা। হযরত তোমার এটা জানতেন না যে আল্লাহ রসুল পর্দা নিয়ে আছেন, পর্দাটা সরিয়ে আল্লাহ নবীকে বলে যে আল্লাহ নবী বৃষ্টির জন্য দোয়া করুন, এই জন্য চাচা আব্বাসকে নিয়ে দোয়া করতেন। সাহাবারা জানতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহজগতে নেই, তিনি আমাদের জন্য দোয়া করতে পারেন না, সুতরাং অন্য পীর ওলি আমাদের জন্য কি করতে পারেন? মৃত কোন পীর ওলির কাছে যে আমাদের এই শ্রেণী ওসিলা ধরা নেওয়া শিরিক, এমনকি নবীর ওসিলাও নেওয়া যাবে না, জীবিত ব্যক্তির ওসিলা বা দোয়া আমাদের নিতে হবে। আরেক প্রকার ওসিলা হচ্ছে নেক বা ভালো আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য ওসিলা হিসেবে গ্রহণ করা। দোয়াকারী দোয়া করার সময় তার ভালো আমলের কথা দোয়া কবুল হওয়ার জন্য ওসিলা বা মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারবে, এবং এইরকম ভালো আমলের ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। ওই যে আপনারা প্রসিদ্ধ হাদিস জানেন যে গুহাবন্দী তিন ব্যক্তি, বারবার ওই হাদিস অনেক জায়গাতেই উল্লেখ করা হয় যে তারা, ওই যে এক ব্যক্তি বলল আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, তাদের আগে আমি আমার কাউকে খেতে দিতাম না, আমার ছেলেদেরকে আমার স্ত্রীকে খেতে দিতাম না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ যদি এই কাজ আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি তাহলে ওসিলা হলো, এই কাজের ওসিলা কিসের? মা বাপের খেদমত করা ওসিলা, নেক কাজ, সেই নেক কাজের ওসিলায় দোয়া করা হলো, পাথর খানিকটা সরে গেল, বোঝা গেল কি জায়েজ। দ্বিতীয় নম্বর ওই যে আমি ব্যভিচার ত্যাগ করেছি, একবারে ইচ্ছা করলে কেউ বাধা দেওয়ার নেই, কিন্তু তোমার ভয়ে আমি ব্যভিচার ত্যাগ করছি, আল্লাহ যদি আমি এই কাজ তোমার উদ্দেশ্যে, তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তোমাকে ভয় করে করে থাকি তাহলে আমাদের পাথর সরিয়ে দাও, আমাদেরকে এখান থেকে মুক্তি দাও, পাথর সরিয়ে গেছিল, তাই না? তৃতীয় ব্যক্তি ছিল ওই যে আমেল রেখেছিল, কি বলে ওগুলোকে, লেবার বা শ্রমিক রেখেছিল, তারপরে এক শ্রমিক তার সমস্ত পাওনা ছেড়ে দিয়ে চলে যায়, সে পাওনাকে বাড়িয়ে চাড়িয়ে বহু বৃদ্ধি করে বহু মাল করেছিল, তারপর হঠাৎ করে সে একদিন এসে বলে আমার পাওনা দাও, তখন সব দিয়ে দিয়েছিলাম, বাড়াচাড়া হওয়ার পরেও যার যা হক সে হকের পরেও যেগুলো বৃদ্ধি সে সমস্ত আমি দিয়ে দিয়েছিলাম আল্লাহ, এই কাজ যদি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো, পাথর সরে গিয়েছিল, তাই না? তার মানে হলো যে নেক আমলের ওসিলায় দোয়া করলে দোয়া করা যায়, সুতরাং এই শ্রেণীর ওসিলা আমাদের বৈধ হল। মোট কথা এতক্ষণ যা বললাম, তিন ওসিলা কয় প্রকার বৈধ হলো তাহলে? তিন প্রকার। নম্বর এক, আল্লাহর নাম ও গুণাবলী ওসিলা দিয়ে দোয়া করা। নম্বর দুই, নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা, যে কোনো নেক আমল, ইমান, দরুদ পড়া, নামাজ পড়া, মা বাপের খিদমত ব্যবচার ত্যাগ করা এসব আমল, তাই না? হারাম হারাম কাজ ত্যাগ করা হচ্ছে আমল, তাই না? এই সব আমলের ওসিলায় দোয়া করা। তিন নম্বর কি? কোনো নেক ব্যক্তির কাছে দোয়ার আবেদন জানিয়ে তাকে মাধ্যম হিসাবে ওই যে বৃষ্টির জন্য এলাকার মধ্যে সব থেকে পরেশদার আলেমকে ডেকে নিয়ে এসে কি করা হয়? ইস্তেসকা পড়া হয় এবং দোয়া করা হয়। এই তিন প্রকার ওসিলা হচ্ছে বৈধ ওসিলা। এবার চলুন আমরা দেখি নাজায়েজ বা অবৈধ ওসিলা কি আছে। যে ওসিলা গ্রহণ করা নাজায়েজ এবং হারাম, মূলত সেগুলিকে ওসিলা বলাই ঠিক নয়। যে হচ্ছে তো অবৈধ ওসিলা, তাকে তো ওসিলা বলাই ঠিক নয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে বা ব্যক্তিত্বকে ওসিলা হিসেবে গ্রহণ করা, অথবা তার সম্মান ও মর্যাদাকে ওসিলা হিসেবে গ্রহণ করা, কারণ তার সত্তা তিনি ছাড়া অন্যের জন্য উপকারী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা যা তার নিজের জন্য আল্লাহর নিকটে উপকারে আসবে অন্যের জন্য নয়, আল্লাহর নিকটে রাসূলের সম্মান ও মর্যাদা অন্যের জন্য উপকারে আসবে না। অনুরূপভাবে তার সত্তা ও অস্তিত্বের ক্ষেত্রে আরো অধিক অগ্রহণীয়। এর মাধ্যমে প্রমাণ হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এখন আর তার মাধ্যমে ওসিলা হিসেবে গ্রহণ করা জায়েজ নয়। কেননা সাহাবায়ে কেরাম, যেমন ওমা তোমার কথা বললাম, এর খেলাফতের সময় অনাবৃষ্টির কারণে বৃষ্টির জন্য দোয়া করার সময় ইস্তিসকার নামাজ পড়ার উদ্দেশ্যে খোলা মাঠে বের হয়ে এইভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা। আমরা অনাবৃষ্টির কালে তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছি, তুমি আমাদেরকে বৃষ্টি দিয়েছ। এখন না তাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, আমাদের নবীর চাচার দোয়ার ওসিলাতে দোয়া করছি, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। সুতরাং বৃষ্টি হতো, বোঝা গেল কি যে সাহাবার এই আমল প্রমাণ করে যে কোন মৃত ব্যক্তির কাছে দোয়া তাদের কাছে চেয়ে পড়ে, এটা তো পাকা শিরিক, এর মধ্যে কোন সন্দেহই নেই যে এটা হচ্ছে পাকা শিরিক। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। সে ব্যক্তির চেয়ে অধিক বিভ্রান্ত আর কে হতে পারে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে আহ্বান করে যা কিয়ামত দিবস পর্যন্ত তাদের ডাকে সাড়া দেবে না এবং এগুলি তাদের প্রার্থনা সম্পর্কে অবহিত ও নয়। মানে যে দোয়া করছে এই দোয়া সম্পর্কে তারা অবহিত নয়। আপনি যদি আল্লাহ নবীর কাছে গিয়ে চান, আল্লাহ কিন্তু আল্লাহ নবীকে শুনতে পান? আল্লাহ নবীর প্রতি যে দরুদ পড়া হয় সেই দরুদ কি সরাসরি শুনেন? না, বরং এই দরুদ পৌঁছানো হয় ফেরেশতার মাধ্যমে, পৌঁছানো হয় ওই পৃথিবীর অন্য প্রান্ত থেকে যদি কেউ দোয়া পড়ে আর আল্লাহ নবীর মসজিদে বসে কেউ যদি মাইকে, যেমন ইমাম সাহেব দোয়া খুতবাতে দরুদ পড়েন, কোন পার্থক্য আছে? মাইকে দরুদ পড়া আর ওই আমেরিকা থেকে বসে একদম দরুদ পড়ছে, কোন পার্থক্য আছে? কোন পার্থক্য নেই, কারণ উভয়ের দরুদ কিসের মাধ্যমে পৌঁছানো হয়? ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয়। সুতরাং তার থেকে বিভ্রান্ত কে যে সরাসরি যাকে ওসিলা বলে তার কাছেই চেয়ে বসে। আর একটা কথা এখানে বলতে ভুলে যাব, সেটা হচ্ছে যে হুজুর কারো মর্যাদার ওসিলা দিয়ে দোয়া চাওয়া যদি জায়েজ না হয় তাহলে হাদিসে যে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইলিন, বিহাকতি সাইলিন ও বিহাকতি মানসাই, মসজিদে যাওয়ার সময় একটা দোয়া আছে, যে দোয়াতে বলা হয়েছে যে আল্লাহ আমি তোমাকে প্রার্থনাকারীদের হকের ওসিলায় চাচ্ছি। এই মসজিদে যাওয়ার চলার জন্য চলার যে চলছি এই চলার যে একটা অধিকার আছে সে অধিকারের ওসিলা দিয়ে চাচ্ছি। তাহলে নবীর অধিকার, নবীর অধিকার আল্লাহর কাছে অনেক বড়, সেই অধিকারের ওসিলা দিয়ে চাওয়া যাবে না কেন? প্রথমত হাদিস সহিহ না, যে হাদিস উল্লেখ করা হয় এই হাদিস সহিহ না। আর দ্বিতীয় কথা, ওই দলিল নেই এতে, যেহেতু এখানে বলা হচ্ছে হাক্কে সাইলিন, তার মানে যারা প্রার্থনা করে তাদের একটা হক আছে, আর সেই হক আল্লাহ দিয়েছেন। ওয়াইদা সালা কাইবাদি ফাইনি কারিব উদউনি উদউনি আস্তাজিব লাকুম, তাহলে আল্লাহই হক দিয়েছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করবো। এই হচ্ছে একটা অধিকার, তাই না? সেই হিসাবে সেই অধিকারে যে আল্লাহ আমরা দোয়া করছি সেই অধিকারে তুমি আমাদেরকে দাও, এটা কি ওসিলা ধরা হলো না? এটা ওই প্রার্থনাকারীদের ওসিলা ধরা হলো না। সুতরাং প্রথমত এতে দলিল নেই ওসিলা ধরা, আর দ্বিতীয় কথা হলো হাদিস সহিও নয়। অতএব যারা আল্লাহ ছেড়ে আল্লাহকে ডাইরেক্ট না ডেকে এইভাবে এখানে ওখানে ডেকে বেড়ায় অথবা অন্যকে আহ্বান করে, আহ্বান করা যেহেতু দোয়া প্রার্থনা করা এক প্রকার ইবাদত, আর এই ইবাদত যারা করবে যাদের জন্য করবে তারা কাল কিয়ামতের দিনে অস্বীকার করবে। যদি আপনি কারোর ইবাদত করে থাকেন দুনিয়ার বুকে, কাল আপনি গিয়ে দাবি করবেন আমি তোমার ইবাদত করেছিলাম তুমি আমাকে পার করো। যেমন অনেকে মনে করে যে পীর সাহেব হচ্ছে ওসিলা, কাল কেয়ামতের দিনে পীর সাহেব আমাকে পার করবে। তার কাছে গেলে পরে সে তখন বলবে কোহই তো আমি জানি না তুমি আমার ইবাদত করতে। আর এই জন্য জীবিত অবস্থায় তো মৃত অবস্থার কথা জানতে পারে না, কিন্তু জীবিত অবস্থায় যারা সিজদা নিচ্ছে যারা নজর নিয়াজ নিচ্ছে তারা তো জানছে, তারা হচ্ছে তাগুত, জেনে শুনে আল্লাহ ছাড়া নিজের জন্য সিজদা নিচ্ছে। তাদের আবার অন্যরকম মানে ব্যাখ্যা আছে, তাজিমি সেজদা জায়েজ, যেমন ইউসুফ আলাহ ইসলাম করেছিলেন মা বাপকে সেজদা। আরে ইউসুফ আলাহ ইসলামের যুগে জায়েজ থাকলে, আমার নবীর যুগে জায়েজ নয়। আমার নবী বলছেন যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ মনে করতাম তাহলে কি করতাম? আগে সেজদা করতে বলতাম প্রত্যেক স্ত্রীকে, বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো কারণ সে হচ্ছে সেজদাযোগ্য। ইউসুফ আলাহ ইসলাম দেখেন, তাহলে মূসা আলাহ ইসলামের সময় যেভাবে তওবা ছিল সেভাবে তারা তওবা করে। এক এক নবীর যুগে এক এক রকম ছিল তোবা, কেমন ভাবে ছিল সেরকম তোবা করতে হবে। ঈসা আলাহ ইসলামের যুগে মদ হালাল ছিল, মূসা আলাহ ইসলামের যুগে মদ যদি গায়ে লেগে যেত কি করতে হতো? ধুলে হতো না, চামড়া কেটে ফেলতে হতো। তারপরে আদম আলাহ ইসলামের শুরুর দিকে ভাই বোনে বিবাহ যায় ছিল, যে যে কারণ যে যে জায়গাতে যে যে নবীর যুগে যা যা হালাল ছিল তাই কি আমাদের জন্য হালাল হবে না? সুতরাং সেই দলিল ধরে আমাদের সেজদা নেওয়া মোটেই জায়েজ না এবং অন্যকে সেজদা করা জায়েজ না। এই শ্রেণীর যারা সেজদা নেয় তারা হচ্ছে তাগুত। এই তাগুত সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ফামাই ইউমিন বিল্লাহ ফামাই ওমাই ইয়াকফুর বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ মানে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা আনি ইবুদুল্লাহ ওয়া ইসতানিবুত তাগুত। প্রত্যেক যুগে প্রত্যেক নবী জাতির মধ্যে আমি রসুল পাঠিয়েছি, কি বলে? আল্লাহর ইবাদত করো, মানে একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াজতারিবু তাগুত, তাগুত থেকে সমস্ত রকমের তাগুত থেকে দূরে থাকো। তাগুত বহু আছে, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেই হচ্ছে তাগুত, আল্লাহ ছাড়া যার সিজদা করা হয় ইবাদত সেই হচ্ছে তাগুত, আল্লাহ ছাড়া যার কাছে আহ্বান করা হয় চাওয়া হয় সেই হচ্ছে তাগুত। সুতরাং তাগুতের ইবাদত করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াদউ মা আল্লাহ ইলাহান আখার لا برهان له به فانما حسابه عند ربه انه لا يفلح الكافرون যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে ডাকে ওই বিষয়ে তার নিকটে কোনো সনদ বা প্রমাণ নেই, তার হিসাব তার প্রতিপালকের নিকট আছে, নিশ্চয়ই কাফেরগণ সফল কাম হবে না। তাতে বুঝতে পারলাম যে যারা যাদেরকে আমরা যা ওরা মুশরিকরা আহ্বান করে সেই আহ্বান সম্পর্কে বেখবর, তারা তাদের আহ্বান সম্পর্কে সামান্যতম অনুভব করতে পারে না যে কে তাদেরকে আহ্বান করছে। কেয়ামতের দিনে যেদিন সমস্ত মানুষ হাসরের মাঠে উপস্থিত হবে সেদিন মানুষের প্রকৃত সাহায্যের প্রয়োজন হবে, এই কঠিন মুহূর্তে তারা আহ্বানকারীর শত্রুতে পরিণত হবে। তারা শত্রু হয়ে যাবে এবং তাদেরকে আহ্বান করা এবং তাদের উদ্দেশ্যে ইবাদতের কথা তারা অস্বীকার করবে। এভাবে আউলিয়া, মূর্তি ও প্রতিমা সহ অন্যান্য মাধ্যম ওসিলা দাবিদারদের একই অবস্থা হবে। কাজে প্রমাণ হল যে এ সমস্ত মাধ্যমকে ওসিলা বলা ঠিক নয়, বরং এগুলি বড় শিরকের সামিল, যা ব্যক্তিকে দীন ইসলাম থেকে খারিজ করে দেয়। দুটো পার্থক্য বুঝুন, এক হচ্ছে ওসিলা কাউকে মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা, আর এক হচ্ছে সরাসরি ওসিলার কাছেই চাওয়া দোয়া করা। ঠিক আছে, কেমন? আমি যেমন প্রশ্ন করে, এখন আপনি সরাসরি গিয়ে যদি যান বাদশার দরবারে, বাদশার দরবারে গিয়ে যদি আপনি দেখেন যে সামনে মন্ত্রী দাঁড়িয়ে আছে কিংবা দারোয়ান দাঁড়িয়ে আছে, দারোয়ানকে বললেন ভাই আমার একটু সহযোগিতা করো, রাজার কাছ থেকে এই জিনিসটা চেয়ে দাও, এটা কেমন? আর আপনি সরাসরি গিয়ে দারোয়ানের কাছে চাচ্ছেন যে তুমি আমাকে এটা দাও, রাজার কাছে তোমার সম্মান আছে তুমি আমাকে এটা দাও, কোনটা বেশি মানে বেশি বড় অপরাধ মনে হচ্ছে? সরাসরি দারোয়ানের কাছে চাওয়াটা বড় অপরাধ হচ্ছে, তার মানে আপনি রাজার মুকুটটা কাকে দিলেন? দারোয়ানের মাথায় চাপিয়ে দিলেন। রাজার যে মর্যাদা, রাজার যে সম্মান, সেই সম্মানটা আপনি দারোয়ানকে দিলেন, এটা হচ্ছে বড় অপরাধ। আর শিরক হচ্ছে জুলুম। জুলুম মানে কি? জুলুম মানে কি? অন্যায়, যাকে ব্যাখ্যা করলে বলা হবে ওয়াযউ শাইই ফি গায়রি মাহাল্লে, মানে যে জায়গায় যে জিনিস থাকা দরকার সে জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা, এটা হচ্ছে জুলুম। দারোয়ানের জায়গা যেটা সেই জায়গায় রাখতে হবে, দারোয়ানকে সিংহাসনে তুললে অন্যায় হবে। আর রাজার জায়গা হচ্ছে সিংহাসন, রাজাকে যদি আপনি দারোয়ানের জায়গায় নামান এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে জুলুম, তাই না? কালি চোখে থাকলে পরে কাজল হবে, দেখতে সুন্দর লাগবে, সেই কালি যদি গালে লাগান দেখতে পেত্তা লাগবে, খারাপ লাগবে। এসব হচ্ছে এক একটা অন্যায়, যেখানে মাথার টুপি মাথায় রাখা যাবে, পায়ে রাখা যাবে না, আর পায়ের জুতো পায়ে রাখা যাবে, মাথায় রাখা যাবে না। সুতরাং এক একটা নিয়ম আছে, যাকে যে জায়গায় রাখতে হবে সেই জায়গায় রাখতে হবে, পজিশন পাল্টে দিলে মুশকিল। আপনি ওসিলা ধরতে গিয়ে স্বয়ং ওসিলার কাছে আপনি চাইতে লাগলেন, এটা অবশ্যই শিরক। অতএব আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ওসিলা সম্পর্কে মানে সচেতন আনা, এবং কোন ওসিলা জায়েজ কোন ওসিলা না জায়েজ সেটা যেন আমরা সহজভাবে বুঝতে পারি। তবে ওসিলা ধরার সাথে উকিল ধরার একটা সম্পর্ক আছে, ওসিলা ধরার সাথে উকিল ধরার একটা সম্পর্ক আছে। ওরা বলে উকিল ধরো, উকিল না ধরলে পার পাবে না। আমাদের কোর্টে উকিল না ধরলে জিততে পারবে না, কেস জিততে পারবে না। সুতরাং উকিল না ধরলে কাল কেয়ামতের দিনে জান্নাতে যেতে পারবে না। আমাদের পীর সাহেবরা হচ্ছে উকিল, কাল কেয়ামতের দিনে ওয়াকালতি করে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না ভুল? কেন ভুল? আমাদের দুনিয়ার কোর্টে উকিল না ধরলে পাওয়া যায় না, কথা যদিও সত্য হয়, আখেরাতের বাদশার ক্ষেত্রে এইরকম ধারণা করা ঠিক নয়। কারণ দুনিয়ার বাদশা গায়েবি খবর জানে না, কে অপরাধী চিনে না, প্রমাণ দিয়ে তারপরে প্রমাণ করতে হয়, প্রমাণ নিয়ে প্রমাণ করতে হয় যে অপরাধী। আল্লাহ তাআলার কাছে প্রমাণ লাগবে? হ্যাঁ, প্রমাণ লাগবে। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলে ফাত্তাখিল হু ওয়াকিলা, তোমরা আল্লাহকেই উকিল রূপে গ্রহণ করো, বা কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ উকিল হওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, যত মানুষ তোমার বিরুদ্ধে এসেছে আসুক, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ যথেষ্ট এবং তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উকিল। উকিল ধরো না হয় পার পাবে না, উকিল ধরলে কাকে ধরো? সরাসরি আল্লাহকে ধরো, তিনি বাদশাহ, সেই বাদশাহকে সরাসরি ধরলে আমাদের লাভ আছে। তবে ওসিলা ধরার যে সমস্ত বৈধ ব্যবস্থা বলা হয়েছে করতে পারেন, কিন্তু আমাদের আল্লাহ ছাড়া কোন উপায় নেই। সুতরাং তিনি উকিল, তিনি হাকিম, তিনি সাক্ষী, যদিও তিনি সাক্ষী পেশ করবেন,